ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال سبحانه وتعالى إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين وقال عليه الصلاة والسلام لغزوة في سبيل الله أو روحة خير من الدنيا وما فيها وقال عليه الصلاة والسلام من ألف المسجد ألفه الله وقال عليه الصلاة والسلام أحب البلاد إلى الله تعالى مساجدها وأبغض البلاد إلى الله أسواقها وقال عليه الصلاة والسلام صلوا كما رأيتموني أصلي أو كما قال عليه الصلاة والسلام میرے محترم دوستو بزرگو اس وقت ہم سب کی سب سے بڑی ذمہ داری یہ ہے کہ ہم ان اسباب پر غور کریں اجتماعی طور پر اور ان چیزوں پر غور کریں جو ہمارے اور جتنی دنیا میں اقوام اس وقت موجود ہیں اور جتنی دنیا میں اقوام ہم سے پہلے گزر چکی ہیں ان سب میں اور ہم میں ہمارے افضل ہونے کی وجہ کیا ہے کیونکہ اگر ہم نے اس چیز پر غور نہیں کیا جو ہمارے افضل ہونے کی وجہ ہے تو پھر یہ بڑے نقصان کی چیز ثابت ہوگی کیونکہ بادشاہ کا ہونا بادشاہ کو ہر وقت اس کی فکر رہتی ہے کہ میرے پاس یہ عہدہ کیوں ہے اسی طرح اللہ تبارک و تعالیٰ نے اس قوم کو سب سے افضل قوم بنایا ہمیں اس بات پر ہر وقت غور کرنا چاہیے ہمیں اس بات کی ہر وقت فکر کرنی چاہیے کہ یہ افضل ہونا ہمارا کیوں ہے پھر یہ افضل ہونا اور قوموں سے ہمارا وہ محض ہماری تعداد کی وجہ سے نہیں ہے افضل ہونا ہمارا اور قوموں سے وہ ہماری محض عبادات کی وجہ سے نہیں ہے ہمارا افضل ہونا اور قوموں سے وہ محض ہماری عمروں کے لمبا ہونے کی وجہ سے نہیں ہے ہم سے پہلے جتنی قومیں آئیں ان کی عمریں وہ ہمارے سے لمبی ہوا کرتی تھی کسی کی ہزار سال عمر ہزار سال عبادت میں گزار دیے کسی کی 900 سال عمر 900 سال عبادت میں گزار دیے ہم سے پہلے قومیں طاقت میں ہم سے زیادہ کہ اگر چاہے تو درختوں کو ہاتھوں سے اکھاڑ دیں اللہ نے ایسی طاقت سے نوازا تھا یہ کیا وجہ ہے یہ وجہ ہمیں قرآن سے سمجھ میں آتی ہے وہ یہ ہے کہ اللہ تبارک و تعالیٰ نے صاف صاف فرمایا ہے کنتم خیر امت اخرجت للناس کہ اس افضل امت ہونے کی سب سے بنیادی وجہ اور جہاد کے ساتھ سب سے بنیادی وجہ وہ دعوت کے کام کا اس امت کو مل جانا ہے وہ دعوت کے کام کا اس امت کو مل جانا ہے حضرت عمر رضی اللہ تعالیٰ فرماتے تھے یہ بات کہ اگر تم محض افضل امت ہوتے اگر تم لوگ محض افضل امت ہوتے تو اللہ تبارک و تعالیٰ مطلق یہ بات فرما دیتے انتم خیر امہ مگر اللہ تبارک و تعالیٰ نے انتم نہیں فرمایا بلکہ فرمایا کنتم خیر امت اخرجت للناس بہترین قوم وہ ہے تو کیا کرے جو امر بالمعروف کرے اور نہیں عن المنکر کرے تو اس واسطے اس بات کا ہمیں سب سے زیادہ استحضار ہونا چاہیے کہ دعوت کہ ہمارا افضل امت ہونا وہ دعوت کی وجہ سے ہے نحمده ونصلي على رسوله الكريم اما بعد محترم دوست حضرات উনি বলেন যে ভাই এই সময় আমাদেরকে এই কথা চিন্তা করা উচিত যে বর্তমানে যত জাতি দুনিয়াতে বসবাস করতেছে যত জাতি আছে এবং বিগততে যত জাতি দুনিয়া থেকে অতিবাহিত হয়ে গেছে এবং যত জাতি বর্তমানে আছে সবার মধ্যে আমরা সব জাতির চেয়ে শ্রেষ্ঠ জাতি কেন হইলাম এটা আমাদেরকে চিন্তা করা উচিত এবং এটা সবসময় মনে রাখা উচিত চিন্তা করে একথা বোঝা উচিত যে আমরা দুনিয়ার সমস্ত জাতির চেয়ে এবং পিছনে যত জাতি অতিবাহিত হয়েছে তাদের চেয়েও সবার মধ্যে কেন শ্রেষ্ঠ হইলাম আল্লাহ যেন আমাদেরকে শ্রেষ্ঠ জাতি কেন বললেন এটার মধ্যে আমাদের চিন্তা করা উচিত উনি বলেন যে ভাই এটা আমাদের আমাদের শ্রেষ্ঠত্ব আমাদের সংখ্যা বেশি হওয়ার কারণে নয় যে আমরা সংখ্যায় বেশি শেষ নবীর উম্মত কেয়ামত পর্যন্ত আসতে থাকবে আমাদের সংখ্যা তো সব উম্মতের চেয়ে আগের সমস্ত জাতির চেয়ে বেশি হবে সংখ্যায় বেশি হওয়ার কোন কারণ নয় শ্রেষ্ঠত্বের আর না আমাদের ইবাদত এটার কারণ কোনো কোনো কারণ আর না আমাদের বয়স বেশি হওয়া যে আমরা জীবন জিন্দগিতে সময় বেশি পাইছি বয়স বেশি পাইছি এটা কোনো কারণ এটা তো কারণ হইতেই পারে না এই জন্য যে আমাদের পূর্বে যে জাতি যে সমস্ত জাতি অতিবাহিত হয়েছে তাদের বয়স আমাদের চেয়ে অনেক অনেক বেশি ছিল কারো হাজার বছর বয়স কারো নয়শত বছর বয়স এরকম জাতি পিছনে গুজরাই গেছে তারা হাজার বছর এ বাদতে কাটাই দিচ্ছে তারা নয়শত বছর এ বাদতে কাটাই দিচ্ছে তো আমাদের শ্রেষ্ঠত্ব ওই সমস্ত জাতির উপরে কেন কি শক্তির কারণে আমাদের আমাদের শক্তি বেশি বলে না পূর্বে যে সমস্ত জাতি আল্লাহ তারা সৃষ্টি করছিলেন তারা শক্তিতে আমাদের চেয়ে অনেক বেশি ছিল বলে যে বড় বড় গাছকে তারা দুই আঙ্গুলে উপরে ফেলে দিত এরকম তাদের শারীরিক শক্তি আল্লাহ তারা তাদেরকে তাদের মধ্যে সৃষ্টি করছিলেন তো মেরে মহাজন দোষা বলব আমাদের এই শ্রেষ্ঠত্বের কারণটা কি আমরা সব জাতির মধ্যে কেন শ্রেষ্ঠ হইলাম এটাকে চিন্তা করা চাই এবং এটা সব সময় মনে রাখা চাই একজন বাদশাহ আছে বাদশাহ সে সব সময় কথা মনে করে এবং এটা সে স্মরণ রাখে যে আমি কেন বাদশাহ আমি কেন বাদশাহ হইলাম এবং আমি এত কেন এত পদের মালিক কিভাবে হইলাম তো সে এটাকে সবসময় স্মরণ রাখে সে এটাকে মনে রাখে এই জন্য আমাদেরও উচিত যে আমাদের কথা মনে রাখা সব সময় যে আমরা কেন শ্রেষ্ঠ হইলাম আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে আমাদের শ্রেষ্ঠত্বের কারণ বলে দিয়েছেন আল্লাহ তাআলা বলতেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস আর তোমরা রাদিয়াল্লাহু তাআলা বলেন বলেছেন যে যদি আল্লাহ তাআলা আমাদের শুধু শ্রেষ্ঠত্বই বয়ান করতে চাইতেন যে আমরা কোনো কারণ ছাড়াই শ্রেষ্ঠ চাইলে তো আল্লাহ তাআলা এরকম বললেই পারতেন আনতুম খায়রা উম্মাতিন কিন্তু আল্লাহ তারা আন্তুম না বলে কুনতুম বলছেন মানে আমরা তখন শ্রেষ্ঠ জাতিতে পরিণত হব যখন আমরা সৎকাজের আদেশ করব অসৎ কাজের নিষেধ করব সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা এটি দাওয়াতের মেহনত এই দাওয়াতের মেহনতের কারণেই আমাদের সব জাতির উপরে শ্রেষ্ঠত্ব এই কথাটা সবসময় আমাদের মনে রাখা চাই এবং এই কারণেই আমরা সব জাতিতে শ্রেষ্ঠ এই কথাটা আমাদের সবসময় স্মরণ রাখাতে আল্লাহ তবারক ওয়া তাআলা কি ইস উম্মত পর জিতনে বড়ে ইনামাত হে ওর মাঝে মে ইস উম্মত কো জিতনে বড়ে ইনামাত দিয়ে গে হে উসমে আকসার ইনামাত আল্লাহ তবারক ওয়া তাআলা নে জো দিয়ে ও ইস দাওয়াত কি নকল হরকত কি ওজে সে দিয়ে কিউকে গায়বি মদদ জো উম্মত পর নাজিল হোগি গায়বি মদদ জো উম্মত পর নাজিল হোগি وہ محض اور محض دعوت کی برکت سے غیبی مدد امت پر آئے گی تیمم کا نازل ہونا یہ اللہ کے راستے کے خروج کی وجہ سے تھا اور جتنے بڑے انعامات اللہ تبارک و تعالیٰ کے ہوئے ایک غیبی مدد کا ہونا وہ اللہ تبارک و تعالیٰ کی طرف سے وہ صرف اور صرف دعوت کی وجہ سے سے تھا جب مسلمان نے دعوت کو چھوڑ دیا تو اللہ تبارک و تعالی نے اس غیبی مدد کے دروازے بند کر دیے. اس واسطے مسلمان اہل حق وہ اہل باطل کے حوالے ہو گئے. تو میرے محترم دوستو بزرگوں, پچھلے جو تو جاتی তাদের উপরে আল্লাহ তাআলার নিয়ামত বর্ষিত হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কৃত করছেন, এবং আমাদেরকে আল্লাহ তাআলা যা কিছু নিয়ামত দিয়েছেন এবং আমাদের জন্য যা পুরস্কার আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে, এই সবগুলি একমাত্র দাওয়াতের কারণে. পিছনে যে সমস্ত জাতি আল্লাহ তাআলার সাহায্য লাভ করছে এবং আমরাও যে আল্লাহ তাআলার সাহায্য লাভ করব, এটার কারণই হল যে আল্লাহ তাআলা তাদেরকে দাওয়াতের মেহনত দিয়েছিলেন এবং আমাদেরকেও দাওয়াতের মেহনত দিয়েছেন. যখন আমরা এই দাওয়াতের মেহনত করব তখন আল্লাহ তাআলার সাহায্য আমরা লাভ করব, গায়বী সাহায্য আল্লাহ তাআলা করবেন. দেখেন তায়াম্মুমের হুকুম শরীয়তের মধ্যে আছে, বলে এই তায়াম্মুমের হুকুম এটা তো একটা সহজ পদ্ধতি হল, পানি দিয়ে উজু করতে কত কষ্ট, পানি যদি না পাওয়া যায় তাহলে কি করবে, তো আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন. এটা আল্লাহ তাআলার বহুত বড় নিয়ামত এবং বহুত বড় ইনাম. সেটা হলে এই যে মাটিতে হাত মেরে তুমি তায়াম্মুম করানো, পানির প্রয়োজন নেই, আল্লাহ তাআলা এই মাটি দ্বারাই তোমাকে পাক করে দিবেন. এটা কত সহজ জিনিস হলো, এই সহজ জিনিসটা যে আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন এটা আল্লাহ তাআলার সাহায্য আবার আল্লাহ তাআলার নিয়ামত আল্লাহ তাআলার ইনাম. তো এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে যতক্ষণ পর্যন্ত আমরা এই দাওয়াতের মেহনতকে করতে থাকবো ততক্ষণ আল্লাহ তাআলার সাহায্য পাইতে থাকবো, গাইবী সাহায্য আমরা পাইতে থাকবো. আর যখন এই মুসলমান এই উম্মত দাওয়াতের এই কাজকে ছেড়ে দিবে তখন কি হবে, বলে যে তখন বাসের এই উম্মতের উপরে চড়াও হয়ে আসবে এবং হক মাদাদের উপরে চড়াও হয়ে বসবে. তিন বড়ি চিজে জিসমে আজ উম্মত ফসি হুই হে, জিসকি ওয়াজে সে দিন কে সারে উমুর মে ইয়ে তিন চিজে বড়ি খলল হতি হে. ये तीनों चीजें उम्मत के अंदर से जब निकलेंगी, जब उम्मत अपने आप को दावत में फिराएगी, सबसे पहली चीज उम्मत के अंदर अपनी जान की हैसियत है. सबसे पहली चीज उम्मत के अंदर अपने जान की हैसियत है. जब उम्मत 100% दावत पर आएगी तो सबसे पहली चीज उम्मत के अंदर से अपने जान की हकारत उम्मत के दिलों में पैदा होगी कि मेरी जान ये अल्लाह की दी हुई अमानत है, अल्लाह ताला जैसे चाहे ऐसे वापस ले ले. दूसरी चीज वो अल्लाह के गैर का डर उम्मत के दिल से निकलेगा. तीसरी चीज जितनी भी दुनियावी लालचे हैं और जितनी भी दुनियावी वास्ताते हैं, जितनी भी दुनियावी हुकूमतें हैं, इन सब का रोह उम्मत के दिल से उस दिन निकल जाएगा जिस दिन ये अपने दावत को लेके आलम पर खड़ी होगी. हजरत अब्दुल्लाह इब्ने हुज़ाफ़ा रज़ी अल्लाह तआला ये दावत देकर निकले, एक जमात के साथ काम कर रहे थे, इन्हें बादशाह ने गिरफ्तार करवा दिया. रूम के बादशाह ने इनको गिरफ्तार करवा कर इनके पास बुलाया, ये अकेले पर, और दूसरी तरफ रूम की पूरी सल्तनत. जरा सोचो तो सही कितनी बड़ी बात है, एक तरफ एक फर्द अकेला और दूसरी तरफ रूम की पूरी सल्तनत, और पूरी सल्तनत ने पूरा का पूरा जोर लगा दिया इनके ऊपर. हजरत मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैह फरमाया करते थे कि उम्मत का हर हर फर्द वो दो हाल से खाली नहीं रह सकता, ये तो उम्मत का हर फर्द दाई होगा या उम्मत का हर फर्द बातिल की तरफ मजलू हो जाएगा. ये दो हालतें हैं, जब तक हम दावत पर रहेंगे सारी दुनिया जोर लगा दे वो हमें बातिल की तरफ मजलू नहीं कर सकती. अब्दुल्लाह इब्न रवाहा रजी अल्लाह तआला रूम के बादशाह ने सारी दुनिया की बादशाहत पेश की, सारी दुनिया की बादशाहत. आज अल्लाह हमारी हिफाजत फरमाए, छोटी छोटी नौकरियों की वजह से, आज छोटे छोटे दर्जों की वजह से, आज छोटे छोटे अहदों की वजह से मुसलमान ये भूल जाता है कि मेरा दीन क्या था, मेरा मजहब क्या था, मेरे ऊपर अल्लाह तबारक व तआला के क्या अवामिर थे. इसकी छोटी छोटी नौकरियां इसे इसका मुसलमान होना ही भुला देती हैं, और वहां बड़ी बड़ी बात चाहते انہیں پلک جھپکنے تک بھی اپنے دین سے غافل نہیں ہونے دیا. یہاں تو اللہ ہماری حفاظت فرمائے, زندگیاں غفلتوں میں گزر جاتی ہیں, یہاں تو زندگیاں غفلتوں میں گزر جاتی ہیں, وہاں پلک جھپکنے کے برابر بھی وہ غافل نہیں ہوا کرتے تھے. عبداللہ بن رواحہ نے عبداللہ بن حذافہ رضی اللہ تعالیٰ عنہ سے کہا, روم کے بادشاہ نے, کہ میری ساری بادشاہت لے لو, میری ساری بادشاہت میں میرے ساتھ آدھے شریک ہو جاؤ, لیکن حضور اکرم صلی اللہ علیہ وسلم کا جو لایا ہوا دین ہے اس دین کو چھوڑ دو. فرمایا کہ تیری بادشاہت ساری اور اس کے علاوہ عرب کی جتنی بھی بادشاہتیں ہیں, تیری بادشاہت ساری جتنی اس کے علاوہ عرب کی جتنی بھی بادشاہتیں ہیں, تو اگر سب کیا سب بھی مجھے دے, تو اگر سب کی سب بھی مجھے دے تو بھی میں اللہ کے رسول کے لائے دین کو نہیں چھوڑ سکتا. اور صاف صاف فرمایا, بادشاہ نے کہا میں تمہیں قتل کروں گا. بادشاہ نے کیا کہا, یہ دو چیزیں ہیں جسے سب سے زیادہ غیر ڈراتے ہیں, ایک چیز تو یہ کہ تم ہماری دنیا لے لو. شیطان سب سے پہلے جو آتا ہے وہ کس کے آتا ہے, دنیا کی لالچ دیتا ہے, دنیا کی لالچ. ہمارے سب کے باپ آدم علیہ السلام کو بھی تو نے جنت, ہمیشہ میں جنت میں رہنے کی لالچ آدم حوا علیہ السلام کو دی تھی کہ تم یہ درخت سے کھا لو ہمیشہ جنت میں رہو گے. لیکن جب یہ کام نہ ہوا عبداللہ بن رواحہ پر, عبداللہ بن حذافہ پر, تو پھر دوسری چیز پیش کی, اچھا اگر تم میری بات نہیں مانتے تو پھر میں تمہیں قتل کروں گا. تو مجھے قتل کرو گے, میری جان تمہارے واسطے حاضر ہے, اس جان کو تو ہم لے کے پھرتے ہیں دینے کے واسطے, میری جان تمہارے واسطے حاضر ہے. یہ بادشاہ کا اپنی حقارت پیدا ہوئی, ایک ٹپ منگوایا, پانی گرم کیا, عبداللہ بن حذافہ کو اس میں ڈالنے لگے تو رونے لگے. یہ کس پر رو رہے ہیں؟ یہ اس بات پر رو رہے ہیں, یہ اس بات پر رو رہے ہیں کہ میری ایک حقیر جان آج کو پانی کے اندر جل کے ختم ہو جائے گی. کاش میرے جسم پر میرے بالوں کے برابر جان ہوتی, وہ ایک ایک کر کے میں اللہ کے راستے میں دیتا. ذرا سوچو تو صحیح کتنی بڑی بات ہے, وہ ایک ایک کر کے میں کسے دیتا, وہ ایک ایک کر کے میں اللہ کے راستے میں دیتا. تو میرے محترم دوست بزرگوں, بڑا جی چنتا جنس ایرکم جو آج ہمارا ایدر مدد پیشے آسی اور ایدر مدد ہمارا اکی آسی جے جنسر کرنے سب رقم اسویدا ہمارے مدد سرشتی ہوتے سے جی یہ تین جنس تھی ہمارا بے ہوتے پڑی تو ہمارے جن دین چلا دین جن محنت کرا سب کچھ ہمارے جن سہج ہو جائے. ایک تو ہل جو بھائی ہمارا ہمارے جیون بڑ مل من کری, আমাদের জীবন আমাদের কাছে খুব মূল্যবান, এই জীবনটা কোনো কিছুর বিনিময়ে দিতে রাজি নাই. নিজের জীবনকে বড় মূল্যবান মনে করে, নিজের জীবনকে বড় দামি মনে করে, কোন জিনিসের বিনিময়ে জীবন দিতে তৈরি না. দ্বিতীয় জিনিস হল যে সমস্ত জিনিসের ভয় তার অন্তরের ভিতরে. আর তৃতীয় হল বলে যে বাসের এবং সারা দুনিয়ার সমস্ত বাচ্চাদের ভয় তার অন্তরের ভিতরে. মেরে মহাকাম দোষা বুজুর্গ, দুনিয়ার প্রত্যেকটা জিনিসের জন্য সে মানে সে লোভী, সব জিনিসের লোভী, তো সব জিনিস তাকে ভয় দেখাইতেছে, তো সে সবার ভয়ে কাতর. তো মেরে মহাকাম দোষা, এই জিনিসগুলা মানুষের ভিতর থেকে আমাদের ভিতর থেকে যতক্ষণ বের না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের দিনের উপরে চলতে পারবো না, সব রকমের অসুবিধা আমাদের সামনে সৃষ্টি হবে. এইটা থেকে বের হবার রাস্তা হল দাওয়াতের রাস্তা. যখন এই দাওয়াতের জন্য এই উম্মত খাড়া হবে, মুসলমান খাড়া হবে দাওয়াতের রাস্তায়, তো তার জাল তার কাছে মূল্যহীন হয়ে যাবে. এই জালের তার কাছে মূল্য নেই. দিনের মোকাবেলায়, আল্লাহর রাস্তায় ফেরার মোকাবেলায় সে তার জানকে মূল্যহীন মনে করবে, যে সে এই রাস্তায় তার জানকে বিলীন করবে, সে তার জানকে বিদায় দিবে. আর মেরে মহতরম দোস্তা বুজুর্গ, সারা দুনিয়ার ভয় তার ভিতর থেকে বের হয়ে পড়বে, সারা দুনিয়ার সমস্ত জিনিসের লিপসা তার অন্তর থেকে বের হয়ে যাবে. ছোট ছোট জিনিসের আজ লিপসা, একটু পদের লিপসা, একটু চাকরির লিপসা, একটু কথা টাকার লিপসা, তো এই সমস্ত লিপসা গুলা তাকে আজ দিনের উপরে চলতে দিতেছে না. মেরে মহতরম দোস্তা বুজুর্গ, মনে করেন যে যখন দাওয়াতের রাস্তায় এই উম্মত চলবে, দাওয়াতের উপরে খাড়া হবে, সেই উম্মতের ভিতর থেকে তার জীবনের যে মূল্য তার কাছে ছিল এটা বের হয়ে যাবে, বলে আমার জীবন কিসের জন্য, আমার দিন তো আল্লাহ, আমার জীবন তো আল্লাহর জন্য, আমার যে আমার জীবন তো হলো আল্লাহর দিনের জন্য, আল্লাহ যারা আমাকে জান দিচ্ছেন আল্লাহই আমার জানকে নেবেন। তো এই জানকে সে তখন এই দিনের রাস্তায় নিজের জানকে বিলীন করবে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলার ঘটনা শুনেছেন, উনি বলেন দেখেন এখানে দুইটা জিনিস শিক্ষার জিনিস আছে। একটা হলো যে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা জামাতের সঙ্গে আল্লাহর রাস্তায় ফিরতেছিলেন, দাওয়াতের মেহনতের মধ্যে লেগেছিলেন, রোমিরা গ্রেফতার করে তাকে বাদশাহর সামনে নিয়ে গেল, বাদশাহ তাকে একথা তার সামনে পেশ করল যে আমি তোমাকে আমার অর্ধেক রাজত্ব দিয়ে আমার রাজত্বের মধ্যে তোমাকে অংশীদার করব, তো তুমি এই দিন থেকে ফিরে যাও, এই কাজ থেকে ফিরে যাও। উনি বললেন যে কি বললে, তোমার বাদশাহের অর্ধেক আমাকে দিয়া তোমার সঙ্গে বাদশাহীতে অংশীদার করবে, তুমি যদি তোমার সমস্ত বাদশাহী আমাকে দিয়ে দাও, আরবের সমস্ত বাদশাহী তুমি আমাকে দিয়ে দাও, তবুও আমি চোখের পলকের জন্য, চোখের পলকের জন্য আমি দিনকে ছাড়তে তৈরি না। উনি বলেন যে বাতিল শয়তান মানুষকে যে বিভ্রান্ত করে, বলে দুইটা জিনিস দিয়েই বিভ্রান্ত করে, একটা হলো তাকে প্রথম লোভ দেখায় এবং তারপরে তাকে ভয় দেখায়, প্রথম তাকে লোভ দেখায় তারপরে ভয় দেখায়। আদম আলে ইসলাম আম্মাজ আর হাবা আলে ইসলামকে যে জান্নাত থেকে নামাইল শয়তানে চক্রান্ত করে, তো শয়তান সেখানে লোভই দেখাইছিল, সে বলছিল যে এই যে জান্নাতের নেয়ামত এই চিরকাল তোমাদের হাতে থেকে যায়, তোমরা চিরকাল জান্নাতের বাসিন্দা হয়ে যাও, সেই ব্যবস্থা কি আমি তোমাকে তোমাদেরকে বলবো, এই লোভ দেখাইছে। বলে যে ওই যে নিষিদ্ধ গাছ যেটা তোমাকে খাইতে মানা করছে সেটা যদি তুমি খাও, তাইলে তুমি চিরকালের জন্য জান্নাতি হয়ে যাবে, চিরকাল জান্নাতে বাস করবে। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ এই লোভ দেখায়া ওই গাছ থেকে ফল খাওয়াইল, অথচ ওই গাছের ফল খাওয়ার মধ্যে এই জিনিস ছিল না, কিন্তু সে একটা মিথ্যা লোভ দেখাইল, আর তারা ওই লোভের মধ্যে পড়ে গেলেন। যখন লোভে পড়লেন তখনই দুনিয়াতে নামে আসতে পারবে। তো এখানেও তাই, সর্বযুগেও তাই, শয়তানের চেষ্টাই হলোই যে প্রথম সে লোভ দেখাবে, লোভ দেখায় আকৃষ্ট করবে, আমাকে আমার দিন থেকে সরাইতে চাইবে, আমাকে আমার উদ্দেশ্য জীবনের উদ্দেশ্য থেকে সরাইতে চাইবে, আর দ্বিতীয় হল সে আমাকে ভয় দেখাবে, যদি লোভে কাজ না হয় তো ভয় দেখাবে। আলহামদুলিল্লাহ রাজিয়াল্লাহু তাআলাকে যখন বাদশাহী পেশ করা হলো, লোভ দেখানো হলো, তিনি লোভে লোভের মধ্যে পড়লেন না, আর এই লোভকে প্রত্যাখ্যান করলেন, আর বললেন যে না আমি তো চোখের পলকের জন্য তোমার পুরা বাদশাহী আর আরবের সমস্ত বাদশাহী দিলেও আমি চোখের পলকের জন্য দিনকে ছাড়তে তৈরি না। তো তখন তাকে ভয়, দ্বিতীয় জিনিস ভয় দেখাইতে শুরু করলো, বলে তাহলে তো তোমাকে কদর করব, তোমাকে হত্যা করব। তো হযরত আব্দুল্লাহ হযরত রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ওই জান, জানের মূল্য তার কাছে এটুকুই ছিল যে আল্লাহর রাস্তায় জান কোরবান হয়ে যাবে, আল্লাহর দিনের জন্য এই জান, এর কোনো মূল্য নাই দিনের মোকাবেলায়। তো তাদের জীবনের মূল্য তারা এটাই মনে করছিল যে আমার জীবনের মূল্য এটাই যে এই জীবনটা আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য খতম হয়ে যাবে। তো ভয় দেখাই দিয়েছে, তোমাকে হত্যা করবো, বলে হত্যা করবে, আমি তো এটার জন্য প্রস্তুত আছি, আমি তো এই জন্য এই রাস্তায় ফিরতেছি যে এই রাস্তায় আমার জানটা বের হয়ে যায়। তো বলে যে এরপরে তার জন্য দেহের মধ্যে পানি গরম করা হলো এবং ফুটন্ত পানির মধ্যে তাকে ফেলা হবে, নিয়ে যে জেলাগুলো তাকে ওই পানির মধ্যে ফেলবার জন্য, তো উনি কাঁদতে লাগলেন। জিজ্ঞাসা করা হলো কেন কাঁদতেছ, বলে কাঁদতেছি এই জন্য যে আল্লাহ তাআলা যে নেয়ামত যে দিন আমাকে দিছিলেন, আমার একটাই জান আছে, তার জন্য আমি এই দিনের জন্য একটাই জান দিতে পারি, এই দুঃখে কাঁদতেছি, এই আফসোসে কাঁদতেছি যে এত বড় নেয়ামতের মোকাবেলায় শুধু একটাই জান দিতে পারি আমি, হায় যদি আমার শরীরে সমস্ত চুল পরিমাণ লোম পরিমাণ জান আমার কাছে থাকত, আর আমি প্রত্যেকটা জান আমি দিনের জন্য একের পর এক কোরবান করতে থাকতাম আর দিতে থাকতাম, এই আফসোস আমার দিনের ভিতরে, এই জন্য কান্দেছি। সেই জন্য মেরে মহাতরাম দোষটা বুঝবো বলে যে না, তাদেরকে লোক তাদেরকে আকর্ষণ করলো আকৃষ্ট করতে পারলো, আর না তাদেরকে ভয় তাদেরকে তাদের পথ থেকে তাদেরকে সরাইতে পারলো। এটা কখন হলো বলে যখন দাওয়াতের মেহনতে চললো। আজ মেরে মহাতরাম দোষটা বুঝবো আমাদের জিন্দগি বড় গফলতের সঙ্গে আমরা চলতেছি, আমরা অনেক সময় এরকম কাটাই দিতেছি, আমরা জানি না যে আমরা কিসের জন্য দুনিয়াতে আসলাম, কোথায় আমার জান যাবে, সামান্য পদের বিনিময়ে সামান্য দুনিয়ার বিনিময় বলে যে আমার জানকে আমি ওখানে খতম করে দিতেছি। সেই জন্য মেরে মহাতরাম দোষটা বুঝবো বলে যে আল্লাহর রাস্তায় যখন দাওয়াতের রাস্তায় ফিরব তখন এই কথা ভালো করে বুঝে আসবে যে এই জান কিসের জন্য, এবং এই দুনিয়ার সমস্ত লোভ লালসা সমস্ত দুনিয়ার ভয় ভীতি এই সব কিছু দিনের ভিতর থেকে বের হয়ে যাবে। इस वास्ते दावत से जो असल मकसद है और दावत से जो असल चाहा जाता है वो ये कहा जाता है कि जितना भी अल्लाह का गैर दुनिया में फैला हुआ है, दावत से जो असल चाहा जाता है वो ये कहा जाता है कि जितना भी अल्लाह का गैर दुनिया में फैला हुआ है इन सब अल्लाह के गैर का तासुर वो हमारे दिलों से निकल जाए, क्योंकि जब तक अल्लाह के गैर का तासुर हमारे दिलों में रहेगा उस वक्त तक मुसलमान को कोई भी ओहदा और कोई भी दर्जा मिल जाए, मुसलमान वो हमेशा अल्लाह के गैर के ताबे ही रहेगा। हजरत अब्दुल्लाह इब्न उमर रजी अल्लाह तआला वो एक रास्ते से गुजर रहे, रास्ते में देखा शेर खड़ा हुआ जिसने लोगों का रास्ता रोका हुआ था। अब्दुल्लाह इब्न उमर ने पूछा लोगों से, ए लोगों तुम क्यों खड़े हो? कहने लगे कि ये सामने शेर खड़ा है, इसने हमारा रास्ता रोका हुआ है, इसने हमारा रास्ता रोका हुआ है। अब्दुल्लाह इब्न उमर रजी अल्लाह तआला आगे बढ़े, आगे बढ़ के शेर का कान पकड़ा, एक चमाटा शेर के मारा और फरमाया, ये बात उन्होंने एक मौके पर फरमाई थी, और फरमाया कि अल्लाह मुसलमान जिस चीज का असर अल्लाह के अलावा जिस चीज का भी असर लेता है अल्लाह तबारक व तआला उस चीज को उस पर हावी कर देता है। तो मेरे मोहतरम दोस्तों बुजुर्गों बोले जी दावतर रास्ता এই মেহনতের দ্বারা যেটা প্রথম উদ্দেশ্য যেটাকে হাসিল করার জন্যই আমরা এই দাওয়াতের মেহনত করতেছি আর এই দাওয়াতের রাস্তায় চলতেছি, সেটা হল আল্লাহ ছাড়া দুনিয়াতে যা কিছু আছে আল্লাহ ব্যতীত সব জিনিসের আসর আমার দিন থেকে বের হয়ে যায় এবং তার প্রভাব আমার দিন থেকে বের হয়ে যায়, দুনিয়ার এই সব জিনিসের লোভ আমার দিন থেকে বের হয়ে যায়, দুনিয়ার এই সব জিনিসের ভয় আমার দিন থেকে বের হয়ে যায়, আল্লাহ ছাড়া সব জিনিসের আসর আমার দিন থেকে বের হয়ে যায়, আল্লাহরই আসর আমার দিনের মধ্যে থাকে, আল্লাহরই প্রভাব আমার দিনের মধ্যে থাকে, আল্লাহ ছাড়া সব জিনিসের প্রভাব আমাদের দিন থেকে বের হয়ে যায়। মেরে মহতরম দোষটা বুঝবো মানুষ যত বড় পদেরই মালিক হোক না কেন এবং যত কিছুই সে দুনিয়াতে হাসিল করুক না কেন, যদি সে আল্লাহ ছাড়া অন্য জিনিসের দ্বারা প্রভাবিত হয়ে থাকে তো সে সব সময় ওই জিনিসেরই অধীন হইয়া থাকবে, যে পদের উপরে আছে সে পদের অধীন হয়ে থাকবে, যে টাকা নিয়ে আছে সে টাকার অধীন হয়ে থাকবে, যে যে জিনিসকে দিলের মধ্যে টাকা দিবে সে ওই জিনিসের অধীন হইয়া থাকবে। এই জন্য দাওয়াতের রাস্তায় প্রথম উদ্দেশ্য এটাই যে দিলের ভিতর থেকে সমস্ত দুনিয়া আল্লাহ ব্যতীত সব জিনিসের আসর আমার দিন থেকে বের হয়ে যায়, আমি কোন জিনিসের প্রভাব আমার দিনের মধ্যে পড়তে না দিই। আর আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যাইতেছিলেন, এক জায়গায় দেখলেন যে অনেক লোক ভিড় জমায়ে আছে, রাস্তা বন্ধ করে আছে, তিনি কাছে দিয়ে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তোমরা রাস্তার মধ্যে ভিড় জমায় আছো কারণ দেখি? তো লোকেরা বলল যে দেখতেছেন না ওই যে সামনে একটা সিংহ সে রাস্তার উপরে দাঁড়ায় আছে বসে আছে, তো ওইটার ভয়ে কেউ রাস্তা অতিক্রম করতে পারতেছে না। হযরত আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি আগে গেলেন, আগে এলে ওই সিংহকে এক থাপ্পড় মারলেন, এবং তাকে ওখান থেকে ভাগিয়ে দিলেন। তারপরে তিনি উপস্থিত সকলকে বললেন একথা, দেখো যে যে জিনিসের প্রভাবকে দিলের মধ্যে রাখে, যে যে জিনিস থেকে প্রভাবিত হয়, আল্লাহ ওই জিনিসকে তার উপরে আল্লাহ তারা তার উপরে নিযুক্ত করে দেন, তার উপরে জয়ী করে দেন, এবং ওই জিনিসটাকে সব সময় তার উপরে চেপে থাকে, আল্লাহ ওই জিনিসকে তার উপরে চাপায় দেন। যে সিংহকে ভয় করতেছে আল্লাহ ব্যতীত, ওই সিংহের ভয় তার দিলের ভিতরে, সিংহ তার উপরে চেপে আছে। মেরে মহাতরাম দোষটা বলব, আল্লাহ ব্যতীত যে কোনো জিনিসের আসর মানুষ দিলের মধ্যে নিবে, ওই জিনিস তার উপরে চাপাইয়া দেওয়া হবে। আল্লাহ তবারক ওয়া তাআলা নে ইস দাওয়াত কো এক মুআসসির চিজ বানায়া হে। হযরত জি মৌলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি ফরমায়া করতে থে কে মুঝে তো কর্নে আউয়াল কা হীরা ওই দাওয়াত কি সূরত মে মিলা হে, লেকিন ইস হীরে কো সমঝনে কে ওয়াস্তে হামে 1400 সাল পিছে যাওয়া পড়েগা। জব তক হাম 1400 সাল পিছে নেহি যায়েঙ্গে উস ওয়াক্ত তক হামে ইয়ে দাওয়াত সমঝ মে নেহি আ সকতি, কিউকি হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়া করতে থে কে বাহাত ওয়ালো কি নাজাত। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়া করতে থে কে বাহাত ওয়ালো কি নাজাত ও পেহলে ওয়ালো কে তরিকো কে আন্দর হে, জিতনা হাম পেহলে ওয়ালো কে তরিকো পর চলতে রহেঙ্গে ইতনা হাম কামিয়াবি কি তরফ বাঁধতে রহেঙ্গে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আপনে সাথিয়ো কা কেসে জেহেন ওর কেসে ইয়কিন মানায়া করতে থে কে আসবাব সে নহি হোতা, আল্লাহ কে করনে সে হোতা হে, নজর আনে ওয়ালি চিজো সে নহি হোতা, বলকে জো আল্লাহ নে হুকুম দিয়া হে, জো খবর হে ও নজর পর গালিব হে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস তরফ আপনে সাথিয়ো কা মুস্তাকিম জেহেন বানায়া করতে থে। মেরে মহতরম দোস্ত বুজুর্গো বলেন যে দাওয়াতের এই মেহনত সম্পর্কে আলমান ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির কথা বলতেন, বলে যে দাওয়াতের এই মেহনতের মাধ্যমে আমি তো প্রথম যুগের হীরা সমতুল্য জিনিস আমি পাইছি, হীরা যে দামি জিনিস প্রথম যুগের হীরা পাইছি আমি এই দাওয়াতের মাধ্যমে। মেরে মহতরম দোস্ত বুজুর্গো, এটা যে প্রথম যুগের হীরা এটা বুঝতে হলে আমাদেরকে 1400 বছর পিছনে যেতে হবে। আমরা এই যুগে থেকে এখানে বৈশা আর এই যুগকে চিন্তা করা কখনোই এটাকে হীরা হিসাবে মূল্যায়ন করতে পারবো না, আমাদেরকে 1400 বছর পিছনে যেতে হবে। তো এখানে ওই যুগ যখন চিন্তা করব, তো ওই সময় ওই স্বর্ণ যুগ যখন চিন্তা করব, তখনই বুঝে আসবে যে দাওয়াতের মেহনত হীরা সমতুল্য এরকম এক মূল্যবান জিনিস। এবং মালিক রহমতুল্লাহ আলী কথা বলতেন, বলছেন পরবর্তী লোক অর্থাৎ এই উম্মতের পরবর্তী লোকেরা তারা নাজাত পাবে না যতক্ষণ পর্যন্ত তারা প্রথম যুগের লোকদের তরিকায় মেহনত না করবে, বলে তাদের তরিকা ছাড়া পরবর্তী লোকদের নাজাতই হবে না। এই জন্য মেরে মহাজন দোষটা বুঝব বলে যে গাইরুল্লাহ আল্লাহ ছাড়া যত জিনিস আছে এই সব জিনিসের আসল দিন থেকে বাহির করতে হবে, বরং আমার দৃষ্টিতে আমি যা কিছু দেখি আমার এই দৃষ্টির মোকাবেলায় আল্লাহ আল্লাহ রসুলের দেওয়া খবরের উপরে আমাকে ইয়াকিন করতে হবে, যেটাকে আমি দেখতে পাই না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদেরকে এই শিক্ষাই দিতেন, বলে যা কিছু তুমি দৃষ্টিতে দেখতে পাইতেছ, বলে তোমার এই দৃষ্টিতে যা কিছু আসতেছে এইখানে কিছু থেকে কিছুই হয় না, যা কিছু হয় সব এক আল্লাহ থেকে হয়, যে আল্লাহকে তুমি দেখতে পাও না। তো মেরে মহতরম দোস্ত সাহাবাদের তাদের ইমান আর ইয়াকিন বানাইছিলেন যে নজরকে তোমার দৃষ্টিকে তুমি এটাকে ভুল মনে করো, আর তোমাকে যে খবর দেওয়া হইতেছে আল্লাহই সব কিছু করেন এটাকে তুমি ইয়াকিন বানায় রো বিশ্বাস বানায় রো। ये अल्लाह के रसूल ने पूरी अपने पूरे सहाबा पर मेहनत करके ऐसा यकीन बना दिया था कि किसी के ऊपर कोई भी परेशानी होती वो अजबाब की तरफ बाद में भागता था, आमाल की तरफ पहले आया करता था। यहाँ तक कि सिर्फ दीनी मसाइल नहीं, सिर्फ मसले मसाइल नहीं, सिर्फ दीनी मालूमात नहीं, बल्कि अगर दुनियावी कोई जरूरत भी पेश आती تو صحابہ رضی اللہ اجمعین فوراً اللہ کے گھر کی طرف رخ کیا کرتے تھے. کسی کے پیٹ میں درد ہوا تو وہ ڈاکٹر کے پاس بعد میں جا رہا, پہلے حضور اکرم صلی اللہ علیہ وسلم کے پاس, پہلے مسجد کی طرف. کسی کے اوپر قرض ہوا وہ قرض کی پریشانی لے کر تجارت کی طرف بعد میں جا رہا, پہلے مسجد میں آ کر بیٹھ گیا. حضرت جی مولانا الیاس صاحب رحمت اللہ علیہ فرمایا کرتے تھے کہ آج مسلمان نے اللہ سے لینا چھوڑ دیا, آج مسلمان نے مسجدوں میں اعتکاف کرنا چھوڑ دیا, آج مسلمانوں نے مسجدوں میں بیٹھ کر اللہ سے مانگنا چھوڑ دیا. اس واسطے اللہ تبارک و تعالیٰ نے مسلمان کو ذلیل کر کے رسوا کر کے زیروں کی کوٹیوں کے سامنے ڈال دیا. میرے محترم دوست بزرگ حضور اکرم صلی اللہ علیہ وسلم صحابہ رضی اللہ تعالیٰ مجمعین دیر تدر یقین تدر بشاس ایرکمی تیر کو سلیم جے غیر اللہ تھے کہ کسی ہوئے نہ اللہ تعالیٰ جا کسی تمہار دشتی دیا سے تھے کہ کسی ہوئے نہ سب کسی ایک مطلب اللہ تھے کہ ہوئے یہ یقین تدر ایرکم بنائی سلیم جے تعالیٰ دینی دنیا بھی شدو دینی جنہیں بشاہ نہ ہوئے دنیا رو کنو بشاہ دنیا رو کنو پریشنی جنہیں تدر اشتو تو تعالیٰ প্রথম আল্লাহর দিকে যাইতেন, আমালের দিকে যাইতেন এবং তারপরে তারা আসবাবের দিকে যাইতেন. তাদের প্রথম জিনিসই ছিল যে তারা আল্লাহর দিকে যাবেন. মেরে মহতরম দোস্ত বুজুর্গ কারো পেটে বোধ হয়েছে তো সে দৌড়ে মসজিদের দিকে যাইতেছে প্রথম, তারপরে সে ডাক্তারের কাছে যাবে. কারো ঋণে সে জর্জরিত হয়ে গেছে, এখন সে পরেশান, এই জন্য সে ব্যবসার চিন্তা করতেছে না যে আমি কোন ব্যবসা করে মুনাফা অর্জন করি আর ঋণ পরিশোধ করি. বলে সে সর্বপ্রথম মসজিদের দিকে আসতেছে, আল্লাহ রসুলের দিকে আসতেছে. তো মেরে মহতরম দোস্ত সাহাবাদের জিন্দগি এটাই ছিল যে তারা যে কোনো পেরেশানি, দুনিয়ার যে কোনো পেরেশানি হোক, সর্বপ্রথম তারা আল্লাহর ঘরে আল্লাহর দিকে আসতেছেন, মসজিদের দিকে আসতেছেন, মসজিদে এসে কাজ করতেছেন, মসজিদে বসতেছেন. মেরে মহতরম দোস্ত বুজুর্গ এরপরে দ্বিতীয় পর্যায়ে তারা দুনিয়ার আসবাবের দিকে যাইতেছেন. হরমান ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি কথা বলতেন, বলে যে উম্মত যখন আল্লাহর দিকে যাওয়া ছেড়ে দিছে, আল্লাহর দিকে আল্লাহর কাছে যাওয়া ছেড়ে দিছে, তাদের প্রয়োজনে তাদের পেরেশানিতে তারা মসজিদে যাওয়া ছেড়ে দিছে, মসজিদে বসাকে ছেড়ে দিছে, তো আল্লাহ তাআলা তাদেরকে এই মুসলমানদেরকে অপদস্থ করে আল্লাহ তাআলা বিজাদীদের ঘরের সামনে নিয়ে বসাইছে, অপমানিত করে. হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে মসজিদে নববী কো এসে আমাল সে মুনাওয়ার কিয়া থা. হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে মসজিদে নববী কো এসে আমাল সে মুনাওয়ার কিয়া থা জো সখত সে সখত আঁধেরে দিল কো ভি আনে কে বাদ মুনাওয়ার কর দিয়া করতে থে. উমাইর বিন ওয়াহাব یہ حضور اکرم صلی اللہ علیہ وسلم کو قتل کرنے آئے, مسجد میں داخل ہوئے, اللہ کے رسول سے دو باتیں کی, آتے ہی دل پلٹ گیا. وقت سفیر یہ وہ لوگ ہیں جنہوں نے عہد کر لیا تھا کہ ہم نماز نہیں پڑھیں گے, ہم زکات نہیں دیں گے, ہم اللہ کے راستے میں جہاد نہیں کریں گے, ہم ایک سال تک یا تین سال تک اپنا بت نہیں توڑیں گے. یہ انہوں نے عہد کیا تھا کہ سب دن لوگ ہوں گے. لیکن مسجد میں اللہ کے رسول نے فرمایا ان کے خیمے مسجد میں لگواؤ. حیات الصحابہ اندر لکھا ہے جابر, یہ اس واسطے اللہ کے رسول نے کیا تھا تاکہ اعمال مسجد سے ان کے دل نرم پڑ جائے. اب ذرا سوچو تو صحیح, جب اتنے سخت دل آدمی, اتنا سخت دل قبیلہ, اتنا سخت دل جن سے اللہ کے رسول کو سب سے زیادہ تکلیف پہنچی ہو, اتنا سخت دل قبیلہ جب ان کے اعمال مسجد سے ان کے دل نرم پڑ سکتے ہیں, تو پھر ایک ایمان والے کو اگر اس کے ماحول سے اٹھا کر جس کے دل میں ایمان ہے, جو اللہ کی طرف متوجہ ہے, جو نماز پڑھتا ہو, اگر ہم اسے اٹھا کے مسجد لے آئے تو اس کا دل اعمال کی طرف کتنا راغب ہوگا. تو میرے محترم دوستوں, بولے جائے حضور اکرم صلی اللہ علیہ وسلم مسجد کے رقم نورانی اعمال ذرا نورانی تو کرسی رہے, যেখানে অন্ধকার থেকে অন্ধকার দিলওয়ালা যখনই মসজিদে প্রবেশ করত তার দিলের অন্ধকার দূর হয়ে যেত, কারণ মসজিদ এরকম নোরানি আমার দ্বারা নোরানিত. যেখানে অন্ধকার দিল, এরকম অন্ধকার দিল যখন এই মসজিদে প্রবেশ করে তোর দিলের অন্ধকার দূর হয়ে যায়. উমাইর ইবনে ওয়াহব বলেন যে তিনি মক্কা থেকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্য, শহীদ করার জন্য তরবারিতে বিষ মাখায় তিনি আসছেন। যখন মসজিদে প্রবেশ করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দুই চারটা কথা বিনিময় হয়েছে, তো একদম মুহূর্তের মধ্যে তার দিল পাল্টে গেছে। সে আসছিল কতল করতে, মারতে, হত্যা করতে, এখানে সে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো মসজিদের আমার এরকম নুরানি আমারও যারা মসজিদ পরিপূর্ণ ছিল, নুরান্বিত ছিল, যে এই মসজিদের মধ্যে যে ঢুকে ওই আমলের প্রভাবে তার দিলও নুরানি হয়ে যায়, আর তার দিনের অন্ধকারও দূর হয়ে যায়। বলে যে কবিলায় সাকিফের প্রতিনিধি দল যখন তারা মদিনাতে আসলো, তো তারা মসজিদে প্রবেশ করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের তাঁবু মসজিদের মধ্যে টানাইতে বললেন। কেন? এই জন্য যে যাতে কিনা তাদের অন্তরের যে কঠিন অবস্থা, এই কঠিন অবস্থাটা নরম হয়ে যায়, তাদের অন্তর নরম হয়ে যায়, তাদের দিলগুলা নরম হয়ে যায়। কেন? কারণ তাদের অন্তরের ভিতরে এই জিনিস ছিল যে আমরা নামাজ পড়বো না, আমরা যাকাত দিব না, আমরা আল্লাহর রাস্তায় বের হব না, এবং আমরা আমাদের এলাকার যে সমস্ত মূর্তি পূজা করি এই সমস্ত মূর্তিগুলাকে এক বছর অথবা তিন বছর পর্যন্ত এগুলিকে আমরা ভাঙবো না। তো চিন্তা করে দেখেন এই সব কটা কথা কথা তাদের দিলের কঠিন হওয়া এটাই বুঝে দিছে কি পরিমাণ তাদের দিল কঠিন হইতে পারে, যে নামাজ পড়বে না, যাকাত দিবে না, আল্লাহ রাস্তায় বের হবে না, এবং তারা তাদের মূর্তিগুলিকে তিন বছর পর্যন্ত ভাঙবে না, মূর্তিগুলি থাকবে। তো তাদের দিল কি পরিমাণ কঠিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের তাঁবু মসজিদের মধ্যে লাগাইলেন। কেন লাগাইলেন? বলেন যে এই জন্য যে এই মসজিদের মধ্যে যখন তারা থাকবে, অবস্থান করবে, তো মসজিদের নুরানি আমারের দ্বারা তাদের দিলের এই কঠিনতা দূর হয়ে তাদের দিল নরম হয়ে যাবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম থেকে কতই না যাতনা সহ্য করছেন, তায়েফের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট এই তায়েফবাসী হল সকিব, মানে কবিলায় সকিবের জায়গা, সেখানে কতই না কষ্ট করছিলেন। তো তাদেরকে মসজিদে রাখলেন, তো তাদের দিল নরম হয়ে গেল। আমারই মসজিদ কি আবাদি, ইসকা আসল মকসদ ও আল্লাহ কে বন্দো কো আল্লাহ সে মিলানা হে, ইসকা আসল মকসদ ও আল্লাহ কে বন্দো কো আল্লাহ সে মিলানা হে। এক হাদিস হে জিসকে অন্দর হে কে বাদ লোক হোঙ্গে কিয়ামত কে দিন জিনকে চেহরে চোদ কি চাঁদ কি তরহ চমক রহে হোঙ্গে, ও লোক নূর কে মিম্বরো কে উপর বেঠে হুয়ে হোঙ্গে, না ও অম্বিয়া মে সে হোঙ্গে, না ও সুহাদা মে সে হোঙ্গে, অম্বিয়া উন পর রশ কর রহে হোঙ্গে, সুহাদা উন পর রশ কর রহে হোঙ্গে। সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন হেরান হোগে সুনকর, পুছা ইয়া রাসূলুল্লাহ ইয়ে লোক আখির কোন হোঙ্গে, জিনকে উপর অম্বিয়া রশ কর রহে হোঙ্গে, জিনকে উপর সুহাদা রশ কর রহে হোঙ্গে। ফরমায়া ও লোক হোঙ্গে জো আল্লাহ কি নজর মে বন্দো কো মহবুব বানাতে হো, ওর বন্দো কি নজর মে আল্লাহ কো মহবুব বানাতে হো। বস ইয়ে হামারি মসজিদ কি আবাদি হে, হমে চল আমাদের মসজিদ সে মসজিদ কো আবাদ করতে হুয়ে বাহার কি মুলাকাতো কে জরিয়ে এক এক ঈমান ওয়ালা ভাই, এক এক ঈমান ওয়ালা ভাই কো হমে উঠাকর মসজিদ কে অন্দর লেকর আনা হে। হযরত মাওলানা ইলিয়াস সাহেব ফরমায়া করতে থে জিসকে কদম তুমনে মসজিদ কি তরফ উঠা দিয়ে তুমনে উসকো আল্লাহ কে হওয়ালে কর দিয়া। তো এর মহাদাম দোস্তা বুজুর্গ বলেন যে আমাদের যে মসজিদ আবাদ করার জন্য বলা হয়, মসজিদগুলিকে আবাদ করার জন্য যে আবাদ আমাদেরকে বলা হয়, এটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হল আল্লাহর বান্দাকে আল্লাহর সঙ্গে মিলাইয়া দেওয়া, আল্লাহর বান্দাকে আল্লাহর সঙ্গে মিলাইয়া দেওয়াই উদ্দেশ্য মসজিদের, মসজিদ আবাদ করার উদ্দেশ্য হলে যে মসজিদকে আবাদ করো, মসজিদ আবাদ করার উদ্দেশ্য হল আল্লাহর বান্দা আল্লাহর সঙ্গে মিলে। মেরে মহাতর দর্শকের বলেন এক হাদিসের মধ্যে আসছে যে হাদিসের বিষয়বস্তু হলে এই যে কিয়ামতের দিন কিছু লোক এরকম হবে যে তাদের চেহারা 14 তারিখে চাঁদের মতো উজ্জ্বল হবে, এবং তারা মতির মেম্বারের উপরে বসে থাকবে, এবং তারা নবীও হবেন না, তারা শহীদও হবেন না। সাহাবা রাদিয়াল্লাহ তাআলা আজমাইন তারা আশ্চর্য হলেন যে নবীও নয় শহীদও নয় আর তাদের এত উঁচা মর্যাদা কিয়ামতের দিন যে তাদের চেহারা এরকম উজ্জ্বল চাঁদের মতো আর তারা মসজিদের মিম্বারের উপরে এরা কারা ইয়া রাসূলুল্লাহ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন এরা হলো তারা যারা দুনিয়াতে মানুষকে আল্লাহর কাছে প্রিয় বানাইছে, মানুষকে আল্লাহর কাছে প্রিয় বানাইছে আর মানুষের অন্তরে আল্লাহর মহব্বতকে সৃষ্টি করছে, মানুষকে আল্লাহর কাছে প্রিয় বানাইতেছে আবার মানুষের অন্তরে আল্লাহর মহব্বত পয়দা করতেছে। উনি বলেন যে ভাই আমাদের মসজিদে আমাদের যে কাজ বলা হয় ভাই মসজিদে আমার মসজিদের আমল চালু হয় আপনারে গাছ করে এক একজন ইমান বালাকে মসজিদের দিকে আমরা নিয়ে আসি, মসজিদে আমলের মধ্যে শরীক করার জন্য এক একজন ইমান বালাকে বাইরে গাছ করে করে তাদেরকে মসজিদে নিয়ে আসি। তোমার মহাদাম দোষের উদ্দেশ্য এটাই যে একজন লোককে আল্লাহর সঙ্গে আল্লাহর এক বান্দাকে আল্লাহর সঙ্গে মিলাই দেওয়া। হজমারি আসাব রহমতুল্লাহ এই কথা বলতেন, বলে যে তাকে তুমি তৈরি করে মসজিদের দিকে তার কদম উঠাইয়া দিলা, তুমি তার সঙ্গে কথা বললাম মসজিদে আসার জন্য, সে মসজিদে আসার উদ্দেশ্যে কদম উঠাইল, বলে যে কদম উঠাইবার সঙ্গে সঙ্গে সে আল্লাহ তাআলার হাওয়ালা হয়ে গেল, আল্লাহর সুপর্দ হয়ে গেল, একজন আল্লাহর বান্দা আল্লাহর সুপর্দ হয়ে গেছে। তো আল্লাহ তো বড় রহিম করিম, এই জন্য মেরে মহতারাম দোস্তা বুজুর্গ বলে যে মসজিদ আবাদ করার উদ্দেশ্য হলেই যে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সঙ্গে মিলাই দেব। তো ইয়ে দো চিজে হ্যাঁ জিসকো হমে আসল কর আসল জিসকো হমে মেহনত বানানা হ্যায় এক তো আপনি মসজিদো কো মসজিদ নববী কে তর্জ পর আবাদ করনা, ইসসে আল্লাহ তাবারক ওয়া তাআলা আগর নারাজ হো ওর ফেসলা কর দে আযাব কা। তো জিন মসজিদো কো দেখতে হ্যায় আবাদ, জিন মহল্লো মে মসজিদো কো আবাদ দেখতে হ্যায় ওয়াহ সে আপনি আযাব কো হটা দেতে হ্যায়। ওর দুসরি চিজ ইয়ে হ্যায় কি হামারা ইয়ে পুরা মজমা বেঠে বেঠে নিয়ত করে ইস বাত কি কি হমে পুরি দুনিয়া কে আন্দর হমে পুরি দুনিয়া কে আন্দর আল্লাহ তাবারক ওয়া তাআলা কে নাম কো লেকর ফিরনা হ্যায়, কিউকি আল্লাহ তাবারক ওয়া তাআলা কে গজব কো সবসে জিয়াদা ঠান্ডা করনে ওয়ালা আমল, আল্লাহ তাবারক ওয়া তাআলা কে গজব কো সবসে জিয়াদা ঠান্ডা করনে ওয়ালা আমল ও আল্লাহ কে রাহে পেদল চলনা হ্যায়। বিশ্বাস হম দো চিজো কি নিয়ত করে বলে যে ভাই আমরা দুই জিনিসের নিয়ত করি, একটু হলো যে ভাই আমরা আমাদের মসজিদ গুলাকে আবাদ করব এবং মসজিদ আবাদ করার জন্য আমরা মেহনত করব, এক নিয়ত আমরা এরকম করি যে আমাদের মসজিদ গুলা হুজুর একরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মসজিদ মদিনাতে ছিল বলে যে সেই মসজিদের মতো আবাদ হয়ে যায়, এটার জন্য আমরা নিয়ত করি। যখন আমরা আমাদের মসজিদ গুলিকে আবাদ করার মেহনতে লাগব তো ওই সময় হাদিসের মধ্যে আসে বলে যে আল্লাহ তাআলা যদি কারো গুনার উপরে কোন এলাকায় আযাব পাঠাইবার এরাদা করেন ইচ্ছা করেন তো যখন দেখেন যে মসজিদ আবাদ করনেওয়ালারা মসজিদ আবাদ করতেছে তো আল্লাহ তাআলা ওই এলাকা থেকে ওই আযাবকে হটাইয়া নিয়ে যান। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ আল্লাহ তাআলার আযাবকে হটাইবার একটাই রাস্তা, সেটা হলো আল্লাহর ঘর মসজিদকে আবাদ করা, মসজিদের আমার মসজিদকে মসজিদের আমার দ্বারা আবাদ করা। এবং আমাদের মসজিদগুলি হুজুর একম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মসজিদের মতো ওই রকম আবাদ হয়ে যায় যে চব্বিশ ঘন্টা মসজিদের মধ্যে আমল চালু হয়ে যায়, কেউ জিকির করতেছে কেউ তেলাওয়াত করতেছে কেউ নামাজ পড়তেছে, বিভিন্ন রকমের আমলের দ্বারা মসজিদ সর্বক্ষণ আবাদ আছে। এই জন্য আমাদের মসজিদগুলোকে আমরা আবাদ করবো এ কথা নিয়ত করে নেই সবে। দ্বিতীয় হলো ভাই দ্বিতীয় একটা জিনিস যেটা আমরা সকলে এরাদা করি সেটা হলো আল্লাহর রাস্তায় পায়দল চলা, কারণ আল্লাহ তাআলার গুসাকে আল্লাহ তাআলার অসন্তুষ্টিকে ঠান্ডা করা আল্লাহ তাআলার গুসাকে ঠান্ডা করার সবচেয়ে বড় উপায় হলো আল্লাহর রাস্তায় পায়দল চলা। মানুষ দুনিয়া ভরা মানুষ তাদের গুনাহকে তাদের গুনাহের কারণে আল্লাহকে অসন্তুষ্ট করতেছে, আল্লাহ তাআলা রাগান্বিত হইতেছে, আল্লাহ তাআলার এই গুসাকে আল্লাহ তাআলার রাগকে ঠান্ডা করার জন্য একটাই রাস্তা, সেটা হলে সবচেয়ে বড় রাস্তা যেটা সেটা হলে যে আল্লাহর রাস্তায় পায়দল চলো, তো যখন আল্লাহর রাস্তায় পায়দল চলে তো আল্লাহর গোসা ঠান্ডা রে। আমি আমারা সারা মজমা মগরিব কে বাদ ইনশাআল্লাহ বাত হোগি, ইয়ে সব মজমা মগরিব কে বাদ পুরি বাত ধ্যান সে শুনে, আর আসল বাত নেই হ্যায় বলকি আসল বাত কে বাদ তশকিল হ্যায়। আমারা পুরা মজমা জিনহোনে ইরাদা কিয়া আল্লাহ কে রাস্তে মে নিকলনে কা ও ভি, ও জিনহোনে ইরাদা নেই কিয়া ও ভি, ইয়ে সব মিলকে এক দূসরে কি তশকিল করে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে এক জং কে মৌকে পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সে ফরমায়া থা, এ আলী তুমারে জরিয়ে এক আদমি হিদায়ত পর আ যায়ে ইয়ে তুমারে লিয়ে সুরখ উটো সে জিয়াদা বেহতর বাত হে, তুমারে জরিয়ে এক আদমি হিদায়ত পর আ যায়ে। ইস ওয়াস্তে ইস ওয়াক্ত মজমাআত কে পাস বড়া মৌকা হে, ওর কিসি কো আল্লাহ কে রাস্তে মে নিকাল দেনা, ইয়ে সবসে বড়া সদকা জারিয়া হে, সবসে বড়া জো ইসকে কবর মে জানে।